بسم الله الرحمن الرحيم دايماي بارم دايلو اللار نامي إذا الشمس كورت সূর্যকে যখন নিষ্প্রভ করা হইবে যখন নক্ষত্ররাজি খসিয়া পড়িবে পর্বত সমূহকে যখন চলমান করা হইবে যখন পূর্ণ গর্ভা উষ্টি উপেক্ষিত হইবে যখন বন্য পশু একত্র করা হইবে وإذا البحار سجرت সমুদ্র যখন স্ফীত করা হইবে وإذا النفوس زوجت দেহে যখন আত্মা পুনঃসংযোজিত হইবে وإذا الموءودة سئلت যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হইবে بأي ذنب قتلت কি অপরাধে উহাকে হত্যা করা হইয়াছিল وإذا الصحف نشرت যখন আমলনামা উন্মোচিত হইবে وإذا السماء كشطت যখন আকাশের আবরণ অপসারিত হইবে وإذا الجحيم سعرت জাহান্নামের অগ্নি যখন উদ্দীপিত করা হইবে وإذا الجنة أزلفت এবং জান্নাত যখন সমীপবর্তী করা হইবে علمت نفس ما أحضرت তখন প্রত্যেক ব্যক্তি জানিবে সে কি লইয়া আসিয়াছে فلا أقسم بالخنس আমি শপথ করি পশ্চাৎ অপসরণকারী নক্ষত্রের الجوار الكنس যা প্রত্যাগমন করে ও অদৃশ্য হয় والليل إذا عسعس শপথ নিশার যখন উহার অবসান হয় আর উষা যখন উহার আবির্ভাব হয় নিশ্চয়ই এই কুরআন সম্মানিত বার্তা বহের আনিত বাণী যে সামর্থ্যশালী আরশের মালিকের নিকট মর্যাদা সম্পন্ন যাহাকে সেখানে মান্য করা হয় যে বিশ্বাস ভাজন আর তোমাদের সাথী উন্মাদ নয় সে তো তাহাকে স্পষ্ট দিগন্তে দেখিয়াছে وما هو على الغيب بضنين সে অদৃশ্য বিষয় সম্পর্কে কৃপণ নয় وما هو بقول شيطان رجيم এবং ইয়া অভিশপ্ত শয়তানের বাক্য নয় فأين تذهبون সুতরাং তোমরা কোথায় চলিয়াছো إن هو إلا ذكر للعالمين ইহা তো শুধু বিশ্ব জগতের জন্য উপদেশ لمن شاء منكم أن يستقيم তোমাদের মধ্যে যে সরল পথে চলিতে চায় তাহার জন্য وما تشاءون إلا أن يشاء الله رب العالمين তোমরা ইচ্ছা করিবে না যদি জগৎসমূহের প্রতিপালক আল্লাহ ইচ্ছা না করেনা